মেয়ের আমি না, এখনো কি তেমনি করে জোছনা ছড়ায় আলো, এখনো কি তারার বানে চেয়ে থাকো আনমনে, তুমি কি আমায় আগে মতো বাসো ভালো, তুমি কি আমায় আগে মতো বাসো ভালো। Oh,